বৃক্ষ ধরে না না না বৃক্ষ ধরে না যাও শ্যাম পাইয়া পরু বৃক্ষ ধরে না যাও শ্যাম পাইয়া পরু বৃক্ষ ধরে না যাও শ্যাম পাইয়া পরু তোরে পাইয়া পরু বৃক্ষ ধরে না যাও শ্যাম পাইয়া পরু বিচ ধারে যো যাও বিচ ধারে যো যাও তো জয় পে করো শ্যাম জয় পে করো বিচ ধারে যো যাও তো জয় পে করো উস পারে उस पारे न जाओ शाम पैया परू उस पारे न जाओ शाम पैया परू उस पारे न जाओ शाम पैया परू तोरे पैया परू उस पारे न जाओ शाम पैया परू उस पारे जो जा नदी ना रे ना जाओ शाम पैया परू नदी ना